الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনায় প্রবৃত্ত হয়েছি সেটি হলো গোপন গুনাহ। স্বাভাবিকভাবে আমরা প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। কিছু কিছু অবস্থায় গোপন গুনাহগুলো প্রকাশ্য গুনাহর চেয়ে গোপন গুনাহের খারাপ প্রতিক্রিয়া এবং কুফল অনেক বেশি মারাত্মক হয়। বিষয়টা যদি আরেকটু স্পষ্ট করা হয় তাহলে প্রকাশ্য গুনার প্রভাবটা প্রকাশ্য। সামাজিকভাবে প্রকাশ্য গুনার ব্যাপারে হাদিসে যে কথা বলা হয়েছে সেটা হলো, কোনো সমাজের মধ্যে যদি প্রকাশ্যে অপরাধ চলে আর সমাজের মানুষের সেটাকে প্রতিরোধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও সেটাকে প্রতিরোধ না করে, তাহলে তাদের নেককাররা যদি দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন না। আল্লাহর কাছে যদি তারা সাহায্য চায় আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন না। আজকে আমাদের সেই প্রকাশ্য গুণাগুলোর বিষয়ে আলোচনাটা না, আজকের আলোচনা হলো আমাদের গোপন গুণাগুলোর বিষয়ে, যেটা সমাজকে না ব্যক্তিকে ধ্বংস করে দেয়। প্রকাশ্য গুণাহের কুফলটা আসে কোথায়? সমাজে। প্রকাশ্য যখন সামাজিকভাবে গুণা চলতে থাকে তখন সমাজ কিসের দিকে যেতে থাকে? ধ্বংসের দিকে যেতে থাকে। অন্যান্য নবীদের সময়ে ওই প্রকাশ্য গুণাগুলো যখন নাকি ব্যাপক হারে শুরু হয়ে যেত, চূড়ান্ত পর্যায়ে চলে যেত, আল্লাহ তাআলা আসমানে আজাব দিয়ে কী করে দিতেন? ধ্বংস করে দিতেন। আর এই উম্মতের মধ্যে প্রকাশ্য গুণাগুলো যখন ব্যাপক হারে হতে থাকবে সেটারও একটা খারাপ প্রভাব পড়বে। ভূমিকম্প বেশি হবে, মহামারী দেখা দিবে, বিভিন্ন ধরনের অবর্ণনীয় রোগবিধি ছড়ায়া যাবে। এগুলো হলো সামাজিক ব্যাপক বিপর্যয়। স্বাভাবিক নিয়ম হলো জাজা ও ইফাকা, যেমন কাজ তেমন কি হয়? ফল হয়। প্রকাশ্য গুণাগুলোর কুফল এটা অপ্রকাশ্য, আর গোপন গুণাগুলো সেগুলির খারাপ প্রতিক্রিয়া এবং কুফল সেটাও কি? গোপনীয়, ব্যক্তিকে ধ্বংস করে দেয়। বাহ্যিকভাবে দেখা যায় যে সব কিছু ঠিক আছে, কিন্তু ভিতরে ঘুনে খাওয়া কাঠের মতো কি হয়ে যায়? সে ধ্বংস হয়ে যায়। এই জন্য ক্ষেত্রবিশেষে গোপন গুণাগুলো আরও বেশি মারাত্মক। গোপন গুণাহের অর্থ যেন সে আল্লাহ তাআলাকে কি করতেছে না, পরোয়া করতেছে না। কারণ আল্লাহ জানে, আর কেউ কি করে না? জানে না। যদি আল্লাহ তাআলার উপস্থিতির চিন্তা তার মনের মধ্যে থাকতো তাহলে সে এই গুনাহ করতে পারতো না। শুধু আমার কাছে আল্লাহ আছে, আমার এই বিষয়টা আল্লাহ পাক অবগত, তার সামনে আমি এই কাজটা করতেছি, তাহলে যেন সে আল্লাহকে কিছু পরোয়াই করতেছে না, গুরুত্বই দিচ্ছে না। আল্লাহকে গুরুত্ব না দেওয়া কি পরিমাণ জঘন্য একটা আচরণ! দ্বিতীয়ত, গোপন গুনাহ এটা মুনাফিকের একটা আলামত। মুনাফিকদের চরিত্র আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াস্তাখফুনা মিনান নাস ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ ওয়াহুয়া মাআহুম ইয ইয়ুবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা। যেই মুনাফিক শ্রেণী, লোকদের থেকে তারা গোপনীয়তা অবলম্বন করে, কিন্তু আল্লাহ থেকে তারা গোপনীয়তা অবলম্বন করে না। যখন তারা রাত্রিবেলা এমন পরিকল্পনা করে যেই পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, তারা যে কর্মগুলো সম্পাদন করছিল আল্লাহ পাক সেগুলো সম্পর্কে অবগত রয়েছেন, তাহলে এই গোপনে গুনাহের পরিকল্পনা করা, গুনাহ করা, এই আচরণটা কার? মুনাফিকদের, লোকদের থেকে তারা লুকায় কিন্তু আল্লাহ থেকে কি করে না, লুকায় না। আল্লাহ থেকে যদি কেউ লুকাইতে চায় তাহলে কাজটা করতে পারে? তাহলে আল্লাহর চেয়ে লোকদেরকে সে গুরুত্ব কি করে দিল, বেশি দিয়ে ফেলল। এই গোপন গুনাহের আরেকটা কুফল হলো, হাদিসের মধ্যে ইবনে মাজার রিওয়ায়াতের মধ্যে আসছে সহি সনদে বর্ণিত, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বীযান ফায়াজআলুহা আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআ মানসুরা ক্বালা সাওবানু ইয়া রাসূলাল্লাহ সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা নাআলাম ক্বালা আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ويأخذون من الليل كما تأخذون ولكنهم أقوام إذا خلوا بمحارم الله انتهكوها এমন কিছু লোক কিয়ামতের মাঠে আসবে যাদের নেক আমলগুলো তিহামার সাদা পাহাড়গুলোর সমপরিমাণ হবে, আল্লাহ তাআলা তাদের সব আমল ধ্বংস করে দিবেন, এগুলোকে বিক্ষিপ্ত ধুলাবালির মতো বানিয়ে দিবেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল ওরা কারা হবে পরিষ্কারভাবে ওদের কথা আমাদেরকে বলে দিন যেন আমরা অজান্তে তাদের দলের অন্তর্ভুক্ত না হয়ে যাই। রাসূল সাল্লাম বললেন যে তারা তোমাদের ভাই, তোমাদের সমাজের মধ্য থেকে, রাত্রে তারা সেইভাবেই আবাদত বন্দিগি করে তোমরা যেভাবে আবাদত বন্দিগি করো, কিন্তু যখন তারা নির্জনে যায় আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিবৃত থাকে না। ওয়ালাকিন্নাহুম ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, কিন্তু তারা এমন লোক যে নির্জনে আল্লাহর হারামকৃত কাজে লিপ্ত হয়। সব ঠিক আছে, রাত্রের ইবাদত বন্দিগিও তার ঠিক আছে, কিন্তু নির্জনে হারামকৃত কাজের মধ্যে সে কি হয়, লিপ্ত হয়। এই কারণে তাদের আমলের কোনো কি হবে না, ওজন হবে না। আমল হাবা আম্মাংসুরা হয়ে যাওয়া অর্থ, সব আমল বিনষ্ট হয়ে যাওয়ার অর্থ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সে বেঈমান। কারণ কেউ যতক্ষণ বেঈমান না হবে তার সব আমল কি হবে না, বিনষ্ট হবে না। তো এই গোপন গুনাহের দ্বারা মানুষের ইমান কি হয়ে যায়, মানে নগতি চলে যায় না, এমন একটা অবস্থার সৃষ্টি হয় যে সে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করে। ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, নির্জনে আল্লাহ পাকের হারামকৃত কাজের মধ্যে সে লিপ্ত হয়ে যায়। এখন আমরা যেই যুগে বসবাস করতেছি, মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট এইগুলোর এমন ব্যাপক ছড়াছড়ি, কেউ এই মহামারী থেকে কি না, মুক্ত না, কেহ মুক্ত না। সারা পৃথিবীর মধ্যে এটা মহামারী মতো ছড়িয়ে পড়েছে, কিন্তু বিশেষ লোকেরা তো এর থেকে নিজেদেরকে নিরাপদ রাখার প্রয়োজন ছিল। দেখা যাচ্ছে যে বিশেষ লোক যারা আল্লাহ তাআলাকে পেতে চায়, জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারাও এই ফেতনায় ব্যাপকভাবে লিপ্ত। গোপনীয় গুণা এবং প্রকাশ্য গুণার মধ্যে একটা বড় পার্থক্য হইল যে প্রকাশ্য গুণা অনেক সময় মানুষ নিজের ইচ্ছা ছাড়াও এর মধ্যে জড়ায়া যায়, বন্ধু বান্ধবের কারণে, সমাজের কারণে। কিন্তু গোপন গুণাগুলো কিন্তু আসলে নিজের ইচ্ছা ছাড়া কেহ এরতে জড়ায় না। হয়তো প্রথম সে বড় অংশটা গ্রহণ করে নাই, ছোট্ট একটা কিছু কি করেছে, গ্রহণ করেছে, এই ছোটটাই তাকে স্বাদ লাগাইয়া দেয় আরো বড়টার, আরো বড়টার, আরো বড়টার, ধীরে ধীরে ধীরে ধীরে তার অভ্যাসে কি হয়ে যায়, পরিণত হয়ে যায়। যখন কোনো একটা খারাপ কাজ তার অভ্যাসে পরিণত হয়ে যায়, সে এর মধ্যে স্বাদ পেতে থাকে, ধীরে ধীরে এর পরিণতিটা কি হয়, ছুটে আসা তার জন্য কঠিন হয়ে যায়। তখন কি হয়, নেক আল্লাহর ভয় অন্তর থেকে উঠে যায়, নেক আমলের আর কি পায় না, স্বাদ পায় না। তিলাওয়াত, নামাজ এইগুলো তার এখন আর কি লাগে না, ভালো লাগে না। নেককার বন্ধু বান্ধবদের সাথে মিলা, নেককার লোকদের সাথে মিলা, তাদের সংস্রবে থাকা, এই বিষয়টাও তার কাছে অনীহার বিষয় হয়ে যায়, কষ্টের বিষয় হয়ে যায়, বিরক্তির বিষয় হয়ে যায়। এগুলো তার জন্য দিলটা তার শক্ত হয়ে যায়, এমনভাবে শক্ত হয় যে কান্নার পরিবেশ দেখলো, কান্নার মতো পরিস্থিতি তার সামনে আসলো, তার চোখে দিয়ে কি আসে না? পানি আসে না, মনটা এমন শক্ত হয়ে যায়। একদিক দিয়ে আল্লাহ পাকের ধমক চলতেছে, কোরআনে কারিমের তেলাওয়াত চলতেছে, আয়াত চলতেছে, ওয়াজ শুনতেছে, আবার নাফরমানের বিদ্বেষে কি থাকতেছে? লিপ্ত থাকতেছে। এই যখন অবস্থাটা এমনভাবে বারবার কারো উপর আসতে থাকে, তখন যে কোনো ধরনের ওয়াজ, যে কোনো ধরনের সতর্কবাণী, কারো মৃত্যু, এগুলো তখন আর তার জন্য কি হয় না, কোনো কার্যকরী হয় না। যেন ঔষধ, মানে কোনো ঔষধে যেন তার আর কোনো কি আসবে না, কাজে আসবে না, এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে যায় তার। আল্লাহ তাআলা হেফাজত করেন। এই জন্য এর জন্য অবশ্য কি হইল যে দ্রুত, যার যে এই প্রত্যেকের নিজের অবস্থা জানা আছে, এই কাজ থেকে ফিরে আসা। ফিরে আসার সাথে সাথে যে কারণে সে এখানে প্রবেশ করছে, এই উপকরণ থেকে যথাসম্ভব দূরে সরে যাওয়া, এই উপকরণগুলো এর থেকে দূরে সরে যাওয়া। বিশেষ করে আমাদের বর্তমানে যেই মহামারীটা, সেটা হলো নেটের জগতে, মোবাইলে, এগুলির মধ্যে আমাদের কি হওয়া, বিভিন্ন প্রোগ্রামে ঢোকা। এই ক্ষেত্রে পরিমিত একটা বিষয় হলো যে জরুরত ছাড়া এগুলো কি না করা, ব্যবহার না করা। এরপরে জরুরতের ভিত্তিতে যদি ব্যবহার করে, তাহলে যথাসম্ভব খোলামেলা থাকা, নির্জনে না থাকা। যদি একান্ত নির্জনে থাকতেই হয়, কমপক্ষে এতটুকু করা যে কোনো ভালো মানে বক্তা বয়ান জোরে জোরে চালাইয়া দেওয়া, এটা রেখে দেওয়া কানের মধ্যে, সেটা পড়তে থাকবে, মনোযোগ থাকুক আর না থাকুক নিজের কাজ চলতে থাকবে, ওয়াজও কি করতেছে, চলতেছে। তাহলে কমপক্ষে একটা ভিন্ন ব্যস্ততা থাকলো তার, পুরা নির্জনতা একটু কি হইলো, তার কমলো, যত সম্ভব সে নির্জনতা থেকে কি হলো, দূরে সরলো। আর যদি সময় থাকে, সুযোগ থাকে, তাহলে কারো কোনো তেলাওয়াত শোনা, অর্থ অনুবাদ সহ, অনুবাদ যদি জানা থাকে তাহলে ভালো, না জানা থাকলে যেখানে অনুবাদ আছে অনুবাদ সহ নির্জন কতক্ষণ মনোযোগ দিয়ে কি শোনা। অন্য কাজের তেলাওয়াতের আদব হইলো, তেলাওয়াতের সময় কি করা যাবে না, অন্য কোনো কাজকর্ম করা যাবে না। তো যতক্ষণ অবসর থাকে বা যতক্ষণ তার সুযোগ হয় তেলাওয়াত শোনা, এরপরে আবার যখন কাজে লিপ্ত হবে কোনো বয়ান, এগুলি কি করে দেওয়া, ছেড়ে দেওয়া, এরপরে কাজে লিপ্ত থাকা। কারো যদি বিবাহ শাদী না হওয়ার কারণে কি হয়ে থাকে, গুনাহের লিপ্ত হওয়ার প্রবণতাটা বেশি হয়ে থাকে, বিবাহ শাদী করে ফেলা। আর যতদিন পর্যন্ত এন্তেজাম না হয় ততদিন পর্যন্ত হাদিসের ভাষ্য অনুযায়ী যে রোজার কথা বলা হয়েছে, রোজা রাখা। তো রোজা রাখাটার ব্যাপারে আমরা মনে করি একদিন রোজা রাখা না, রোজা রাখার আসলে স্বাভাবিক যে ইয়াটা হইলো কি, যতদিন তার ব্যবস্থা না হয় লাগাতার রোজা রাখা। লাগাতার রোজা রাখার দ্বারা শারীরিক নগদ একটা দুর্বলতা আসবে, দুর্বলতার কারণে সে অস্থির থাকবে না, কিন্তু শরীরের তার দীর্ঘমেয়াদী কোনো কি হবে না, ক্ষতি হবে না। রোজার দ্বারা যে দুর্বলতাটা, এই দুর্বলতার দ্বারা শরীর দীর্ঘমেয়াদীভাবে কি হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। আবার রোজা যখন ছেড়ে দিবে তখন সে কি হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। বরং এই রোজার দ্বারা বরং আরও শরীর আরও কি হয়ে রইল, তার রোগ প্রতিরোধ ক্ষমতা তার বেড়ে থাকলো, সে সুস্থ হয়ে থাকলো। এটা তো হলো গোপন গুনাহের আরো কিছু ক্ষতি। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমুল্লাহ বলেন যে আজমাআল আরিফুনা বিল্লাহি আন্না যুনুবাল খালাওয়াতি হিয়া আসলুল ইনতিকাসাত ওয়া আন্না ইবাদাতিল খাফা হিয়া আযামু আসবাবিস সাবাত। সমস্ত আল্লাহওয়ালারা এই কথার উপর একমত যে বান্দা গোপন গুনাহ এর কারণে দিনের পথ থেকে সে পিছিয়ে পড়ে, দিনের পথ থেকে পিছিয়ে পড়ে কিসের কারণে, গোপন গুনাহের কারণে। এবং গোপন এবাদত দিনের পথে অবিচল থাকার অন্যতম উপায়, এর বিপরীতটা, গোপন এবাদতের দ্বারা সে দিনের পথে কি হয়, দৃঢ় হয়, অবিচল হয়, অটল হয়। তো যে দিনের পথের বিচ্যুতি, দিনের পথ থেকে পিছিয়ে পড়া, এটার বড় একটা মূল কারণ হইল গোপনে গুনাহের মধ্যে লিপ্ত হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। কত ভাই পথ চলতে গিয়ে আমরা এই পর্যন্ত দেখেছি যে কত তৎপর ছিল, কত যোগ্যতা সম্পন্ন ছিল, কত অগ্রসর ছিল, কিন্তু কেমনে কেমনে জানি হঠাৎ কি হয়ে গেল, ঝরে গেল, এখন কোনো চিহ্ন নাই তাদের, কোনো খোঁজ খবরও নাই। আল্লাহ পাক জানেন কিসের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে, হয়েছে তো কোনো কারণে, আল্লাহ পাক তো অকারণে ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, কারো অবস্থা ভালো থাকার পরে তাকে দুরবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দেন না যতক্ষণ পর্যন্ত সে নিজে নিজেকে দুরবস্থায় না ফেলে। এ আয়াতের যত মানে একটা সঠিক অর্থ এটা। এখানে অনেকে তাকিয়ের দ্বারা বলতে চায় যে আল্লাহ তাআলা কারো ভালো করেন না যতক্ষণ নিজের ভালোই সে নিজে না চায়। এই আয়াতের মূল অর্থ কি না, এটা না, এই আয়াতের বক্তব্য এটা না। তাকিয়ের আরবিতে এর অর্থ কি না, যেই কোনো পরিবর্তনকে তাকিয়ের বলে না আরবিতে, গাইয়ারা ইউগাইরু তাকিয়ের যে অর্থে এটা হলো খারাপ পরিবর্তন, মানে কারো খারাপ পরিবর্তন আনেন না আল্লাহ রাব্বুল আলামিন, ভালো অবস্থার পরে খারাপ অবস্থা আনেন না যতক্ষণ পর্যন্ত কি না করে সে নিজের জন্য নিজে খারাপ অবস্থা সে টেনে না আনে। তাইলে যে ভালো অবস্থার পরে কোনো খারাপ অবস্থার মধ্যে পৌঁছেছে সে কিসের কারণে পৌঁছেছে, নিজের কোনো অপকর্মের কারণে সে পৌঁছেছে। হ্যাঁ, ভালো অবস্থা আল্লাহ তাআলা অনেক সময় অনুগ্রহ করে তার ইচ্ছা ছাড়াও কি করেন দিয়ে দেন। আমাদেরকে যে মানুষ হিসাবে বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, এগুলির মধ্যে আমাদের ইচ্ছার কি প্রভাব আছে বলেন, আছে? এগুলির মধ্যে তো আমাদের ইচ্ছা ছিল না। তো ভালোর অবস্থা আল্লাহ তাআলা দিয়ে দেন বন্দার ইচ্ছা ছাড়াও, পরীক্ষা করেন, কিন্তু ভালো অবস্থার পরে আবার খারাপ অবস্থা তার ইচ্ছা ছাড়া কি হয় না, তার কর্ম ছাড়া আর হয় না। মুসলিম শরীফের এক রেওয়ায়াত, আন সাহাল ইবনে সাদ সাইদি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল ইন্নার রাজুলা লা ইয়ামালু আমাল আহলিল জান্নাহ ফীমা ইয়াবদূ লিন-নাস ওয়া হুয়া মিন আহলিন নার ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু আমাল আহলিন নার ফীমা ইয়াবদূ লিন-নাস ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ। অনেক চিন্তার বিষয় আমাদের জন্য বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি বাহ্যত মানুষের দৃষ্টিতে সে জান্নাতিদের কাজের মধ্যে লিপ্ত আছে, অথচ লোকটা জাহান্নামী। আর কিছু মানুষ এমনও আছে বাহ্যত মানুষের দৃষ্টিতে অনুমিত হয় যে সে জাহান্নামী, অথচ সে জান্নাতের অধিবাসী। দ্বিতীয় অংশের বিশ্লেষণটা একটু পরে করি, প্রথম অংশের বিশ্লেষণটা দেখেন যে বাহ্যত মানুষের দৃষ্টিতে সে জান্নাতের পথের পথিক, অথচ রসুল বলতেছেন সে কি জাহান্নামী। এই জাহান্নামী হওয়ার কারণটা কি, এই হাদিসের শব্দের মধ্যেই এর ইঙ্গিত পাওয়া যায়। কারণ রসুল কি বলেছেন যে বাহ্যত মানুষের দৃষ্টিতে সে জান্নাতের পথে পরিচালিত, বাস্তবে ভিতরগত তার অবস্থা সে আসলে জান্নাতের পথে হাঁটতেছে না, ভিতরে তার গোপনীয় কোনো গুণা আছে, ইল্লাতে খফিয়া তার ভিতরে আছে, যার কারণে সে আসলে বর্তমানেও সে জান্নাতের পথে কি নেই। দেখা যাবে যে 60 বছর সে জান্নাতের পথে হেঁটেছে, মৃত্যুর আগে দিয়ে এমন কোনো কাজ করেছে যে জাহান্নামী হয়ে আসে মরেছে, আসলে এই 60 বছরই সে তার ভিতরে কোনো কি ছিল, গুণ পোকা ছিল যেটা তাকে ধ্বংস করে দিয়েছে। ইয়াবদুল ইন-নাস অর্থাৎ মানুষের কাছে প্রকাশ পাচ্ছিল যে সে ভালো, তাহলে বোঝা গেল গোপনে গোপনে সে কি ছিল, খারাপ ছিল। তাই কত মারাত্মক যে মানুষে জানবে জান্নাতি, আর মানুষের জানার কারণে সে নিজে নিজেও ধোকা খেয়ে যেতে পারে যে আমি হয়তো আসলে কি ভালো, সবাই আমাকে ভালো বলে, 10 যাকে ভালো বলে কি জানি সেই ভালো হয়, আবার আল্লাহ তাকে ভালো বলে, কথা আছে না একটা, সে নিজে নিজেও হয়তো কিসের মধ্যে আছে, এই ধোকার মধ্যে আছে যে আমি তো ভালোই, সব আমাকে ভালো জানে ভালো বলে, অথচ সে মানুষের কাছে ভালো কিন্তু আসলে সে জাহান্নাম। এটা রাসূল বলেছেন এমনও হতে পারে, এমনও হবে নিশ্চিত, এমন কিছু মানুষ হবে। এর বিপরীতটা রাসূল বলেছেন যে কিছু মানুষের অবস্থাটা বাহ্যত মনে হবে যে সে জাহান্নামী, আসলে সে কি জান্নাতি। এটার উদাহরণটা আপনারা হয়তো খুঁজে সহজে পাবেন না, কিন্তু আমার কাছে এই উদাহরণটা আছে, বলবো, যেটা আজকের এই আলোচনার সাথে সংশ্লিষ্ট না হলেও এটা বলে দিই। যারা জঙ্গি এদেরকে সারা পৃথিবীর ভালো মানুষগুলিও মনে করে এটি জাহান্নামে যাবে, বড় বড় মুফতিরা ফতোয়া দিয়ে রাখছে যে এটি কি জাহান্নামে, আসলে কি এগুলি জাহান্নামে? ফিমা ইয়াবদুলিন্নাস, মানুষের কাছে প্রকাশ যে ওরা জাহান্নামী, ওয়াহুয়া মিন আহলিল জান্নাহ, অথচ সে কি জান্নাতের অধিবাসী। আপনারা যারা ইস্তেশহাদি হামলায় কি হচ্ছে শহীদ হচ্ছে, আপনাদের অনেক মুফতিরাও বলতেছে, অনেক আলেমরা, অনেক স্কলাররা, অনেক সাধারণ মুসলমানরা তো আছে, সরকার তো আছে, ব্যাপক হারে পাইকারি ভাবে তাদের উপর ফতোয়া সিল মারতেছে যেগুলি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, অথচ ওয়াহুয়া মিন আহলিল জান্নাহ, সে কাদের অধিবাসী, জান্নাতের অধিবাসী সে, এটা নিশ্চিত ইনশাআল্লাহ। ইয়াবুদুলিন্নাস, মানুষে মনে করতেছে সে জাহান্নামী। আসলে আল্লাহ পাক আমাদেরকে দ্বিতীয় দলের অন্তর্ভুক্ত রাখলেও প্রথম দলের অন্তর্ভুক্ত না বানান, যে মানুষে দেখবে জান্নাতি আর হয়ে যাবো জাহান্নামী, আল্লাহ এর থেকে আমাদেরকে রক্ষা করেন। তো এই জন্য মানুষের দেখানো বিষয় না, আসলে আল্লাহর সাথে কি হওয়া, সৎ হওয়া, যে আমি আসলে কি আছি। ইবনে রাজব হাম্বলি রাহিমুল্লাহ বলেন, খাতিমাতুস সুই তাকুনু বিসাবাবি দাসিসাতিন বাতিনাতিন লিল আব্দি লা ইত্তালিউ আলাইহান নাস, যে মানুষের যে অপমৃত্যু হয়, ইমান হারা হয়ে যে মানুষে কি করে মৃত্যুবরণ করে, এর কারণ হয় যে দাসিসাতিন বাতিনাতিন, ভিতরের কোন তার চলমান রূপ, লা ইত্তালিউ আলাইহান নাস, যার উপর মানুষ কি ছিল না অবগত ছিল, লোকটা ইমান হারা হয়ে মারা যায়। এই দাসিসা বাতেনা, ভিতরের গোপন গুণা, এইগুলোর থেকে বেঁচে থাকাটা কি পরিমাণ অপরিহার্য ইমান নিয়ে মারার জন্য। এই জন্য বিষয়গুলির প্রতি সতর্ক হওয়া, আল্লাহ তালার কাছে কায়মন বাক্যে অনুনয়বিনয়ের সাথে দোয়া করা, আল্লাহ পাক যেন এই ধরনের গুনাহের মধ্যে আমাদেরকে লিপ্ত না করে। এই জন্য রাসুলাম হাদিসের মধ্যে নিজেই নিজের জন্য অনেকগুলো দোয়া করেছেন, আমি আপনার ভয় কামনা করি মানুষের দৃশ্যমান অবস্থায় আর গোপনীয় অবস্থায়, লোক সমাগমের মধ্যে উপস্থিতিতেও আর তাদের অনুপস্থিতিতেও। আল্লাহ আপনি আমাদেরকে আপনার এই পরিমাণ ভয় দান করেন যে ভয় আমাদের মধ্যে আর আপনার অবাধ্যতার মধ্যে প্রাচীর হয়ে যায়, এতটুকু ভয় কমপক্ষে আমাদের জন্য আপনি দান করেন যে ভয়ের কারণে আপনার অবাধ্যতায় লিপ্ত হতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিনের এতটুকু ভয় ফরজ, যে ভয়ে কি করবে গুনাহ থেকে বাঁচায় রাখবে। কারণ আল্লাহর ভয় যদি না থাকে, গুনাহের উপকরণের কোনো অভাব আছে, বেঈমান হয়ে মরার জন্য আর কোনো লাগবে না তো তার, বেঈমানির সবগুলো উপকরণ সহজ করে দেওয়া হয়েছে। আল্লাহুম্মা জাআলনি আখশাকা কাআন্নী আরাকা আবাদান হাত্তা আলকাক ওয়া আসইদনি বিতাকওয়াকা ওয়া লা তুসকিনী বিমাসিয়াতিক, আল্লাহ আমাকে আপনি এমন বানিয়ে দিন যে আপনার সাথে সাক্ষাৎ পর্যন্ত যেন আপনাকে ভয় করতে থাকি, ওয়া আসইদনি বিতাকওয়াকা, আপনার ভয় দিয়ে আমাকে সৌভাগ্যবান বানান, ওয়া লা তুসকিনী বিমাসিয়াতিক, আর আপনার অবাধ্যতা দিয়ে আমাকে দুর্ভাগ্যবান বানিয়েন না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহ আমি আপনার কাছে হিদায়াত চাই, আপনার ভয় কামনা করি, সচ্চরিত্রতা চাই এবং অভাব শূন্যতা, মানুষের থেকে অমুখাপেক্ষিতা আমি চাই। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কিযব ওয়া আইনি মিনাল খিয়ানা ফাইন্নাকা তাআলামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর, আল্লাহ আমার অন্তরকে আপনি নিফাক মুক্ত করে দিন, আমার আমলকে রিয়া মুক্ত করে দিন, আমার জবানকে মিথ্যা মুক্ত করে দিন, আমার চোখকে খেয়ানত মুক্ত করে দিন। আপনি চোখের খেয়ানত সম্পর্কে অবগত এবং অন্তর যা গোপন করে সেই বিষয়ে আপনি অবগত, তো গোপন গুণা থেকে বাঁচার জন্য একটা কাজ হলো গুণা ছেড়ে দেওয়া এবং এর ব্যাপারে সতর্ক থাকা, দ্বিতীয়টা হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তৃতীয়টা হলো কি করা, গুনাহের উপকরণ থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলা। উপকরণ থেকে দূরে সরানোর মধ্যে আগে আলোচনা হয়েছে যে নির্জনতা কি করা, আগে তো ছিল নির্জনতা, একসময় ছিল বুজুর্গদের জন্য আল্লাহর সাথে সাক্ষাতের সান্নিধ্যের মানে আল্লাহর দিকে দ্রুত অগ্রসর হওয়ার একটা মাধ্যম, আর এখন আমাদের নির্জনতাগুলো কি হয়ে গেছে, মানে আল্লাহ থেকে দূরে সরার উপকরণ হয়ে যাচ্ছে। এই জন্য নির্জনতা থেকে যথাসম্ভব কি থাকা, দূরে থাকা। এরপরে কোনো ভালো কাজের মধ্যে নিজেকে কি করা, জড়াইয়া ফেলা, নিজে কিনা থাকা, শূন্য না থাকা। অলসের মস্তিষ্কে শয়তানের বাসা, একটা কথা আছে, হিয়ান নাফসু ইজা লাম তুশগিলহা বিল হাক্কি শাগালাতকা বিল বাতিল। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা উক্তি যে তোমার নফস প্রবৃত্তি এটা এমন, তুমি যদি তাকে ভালো কাজের মধ্যে জড়ায় না রাখো, সে তোমাকে খারাপ কাজের মধ্যে জড়ায় ফেলবে। একটা না হলে আরেকটা থাকবে, শূন্য থাকবে না। শূন্য কি অসম্ভব না, পৃথিবীতে শূন্যতা অসম্ভব, এটা আমরা জানি। এই জন্য গুনাহের যখন কল্পনা আসবে, গুনাহের কল্পনাকেও ইচ্ছা করে কোনো গুনাহের কল্পনা কখনো না করা। যদি এসে যায় কখনো কোনো গুনাহের কল্পনা মনের মধ্যে ইচ্ছা করে না জাগ্রত না করা, আর যদি এসে যায় তাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নিজেকে শুনায়া শুনায়া পড়া, কমপক্ষে নিজের কানে যেন নিজে কি করে শুনে যে আল্লাহর কাছে আমি আশ্রয় চাইতেছি এই বিতাড়িত শয়তান থেকে। আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, এটা হাদিসে রাসূল বলেছেন যে এই দোয়া পড়ো, নফসে যদি শয়তানে যদি ওয়াসওয়াসা দেয় তোমাকে, কোনো কুমন্ত্রণা দেয়, তাহলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলগণের উপর আমি কি নিয়ে এসেছি, ইমান নিয়ে এসেছি, এটা পড়ো। এরপরে এই কল্পনা করা, এই মুরাকাবার মধ্যে নিজে থাকা যে আমার গোপন গুনাহ কে দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর, চোখের খিয়ানত দেখেন, দিলে যা গোপন করতেছে তাও তিনি কি করেন দেখেন। এই বিষয়টা নিজের কল্পনার মধ্যে জাগরুক রাখা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসফিসু বিহি নাফসু, আমি মানবকে সৃষ্টি করেছি এবং তার অন্তর কি কুমন্ত্রণা দেয় তাও আমি জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার শাহরগের চেয়েও বেশি নিকটবর্তী। عن ابي سعيد الازدي انه قال للنبي صلى الله عليه وسلم اوصني قال اوصيك ان تستحي من الله عز وجل كما تستحي من الرجل الصالح। ابو سعيد ابن يزيد الازدي তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বললাম যে আল্লাহ রাসূল আমাকে কোন একটা উপদেশ দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাকে উপদেশ দিচ্ছি, ওসিয়ত করছি। উপদেশ বলতে একেবারে মৃত্যুর সময় একজন মানুষ গুরুত্বপূর্ণ যে কথা বলে যায় সেটাকে কি বলে, ওসিয়ত। যে আমি তোমাকে ওসিয়ত করতেছি যে তুমি একজন নেককার লোককে যে পরিমাণ তার সামনে অপকর্ম করতে লজ্জিত হও, আল্লাহর সাথে এই পরিমাণ কি হও, লজ্জিত হও। আল্লাহর সামনে কোনো অন্যায় করতে, মন্দ কাজ করতে এই পরিমাণ কি হও, লজ্জিত হও। আন্তাস্তাহিয়া মিনাল্লাহ, যে আল্লাহর প্রতি, আল্লাহকে দেখে এই পরিমাণ লজ্জিত হও, যেই পরিমাণ তুমি লজ্জিত হও কোনো নেককার লোক দেখলে। আল্লাহ তাআলা তো দেখতেছেনই আমাকে, দেখতেছেন না? নেককার লোককে দেখায় আমি কোনো অপকর্ম করব না, তা আল্লাহকে দেখায় আমি কীভাবে অপকর্মের মধ্যে লিপ্ত আছি। আর এই গোপন গুনাহে যখন কেউ লিপ্ত আছে, এই অবস্থাটাই যখন কেউ থাকে, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, মুসলিম শরীফের রেওয়ায়েত, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, প্রত্যেক ব্যক্তি সেই অবস্থার উপর তাকে হাসরের মাঠে উঠানো হবে যে অবস্থার উপর তার কি হবে, মৃত্যু হবে। এই গুনাহের অবস্থায় মৃত্যু হয়েছে, তাহলে এই গুনাহের অবস্থা নিয়ে হাসরের মাঠে সে উঠবে, কে দেখবে তাকে সেদিন? সারা পৃথিবীর সবাই দেখবে যে যাকে এমন বুজুর্গ মনে করা হচ্ছিল লোকটা আসলে কি ছিল, এমন ছিল। কি পরিমাণ অপমানটা তার সেদিন হবে, যারা নেককর্ম ভক্ত তারাও তার এই আসল হাকিকত তখন তাদের চোখের সামনে ফুটে উঠবে। এবং কোনো গ্যারান্টি আছে কোন মুহূর্তে মৃত্যু এসে যাবে? কত মানুষের এই অপকর্ম অবস্থায় মৃত্যু এসে যাচ্ছে না? এই জন্য এই বিষয়টায় সতর্ক হওয়া যে আমার মৃত্যু যদি হয়ে যায় অবস্থা, তাহলে আমার কী অবস্থা হবে, কী পরিণতি হবে। জান্নাত জাহান্নামের বিষয়টাকে সামনে নিয়ে আসা, যে আমার এই গোপন গুনাহের দ্বারা আমি কোন দিকে অগ্রসর হচ্ছি, জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি, আর নগতি তো এটা জাহান্নামের সাথে জড়ায়া যাওয়া। আর আমি জান্নাত থেকে কী করতেছি, দূরে সরতেছি। জান্নাতের নিয়ামত আমার হাতছাড়া হচ্ছে, আর জাহান্নামের শাস্তি আমার গলার মধ্যে আমি কী করতেছি, লটকিয়ে নিচ্ছি, জড়িয়ে নিচ্ছি। আলজামনা কুল্লা ইনসানিন তাইরাহু ফি উনুকিহি, প্রত্যেকের এই আমলনামা তার গলার মধ্যে আমি লটকিয়ে রেখেছি। আসলে আমার বিপদ আমার গলার মধ্যে, আমি নিজে লটকাচ্ছি এখন। তো আমাদের এই আলোচনা শেষ করতেছি বুজুর্গদের কয়েকটা উক্তি দিয়ে। বিলাল ইবনে সাদ রাহিমাহুল্লাহ বলেন, লা তাকুন লিল্লাহি ওয়ালিয়ান ফিল আলানিয়া ওয়া আদুওয়াহু ফিস সিররি, তুমি প্রকাশ্যে আল্লাহর ওলি আর গোপনে তার দুশ্মন হয় না। আমরা নিজেদের অবস্থার উপর বিষয়গুলিকে একটু ফিট করি। সালাফদের মধ্যে কোনো কোনো বুজুর্গ বলেন, ইয়া কান তাকুন আদুওয়াল লি ইবলিসা ফিল আলানিয়া ওয়া সাদিকান লাহু ফিস সিররি, সাবধান এমন যেন না হয় যে তুমি প্রকাশ্যে ইবলিসের দুশ্মন আর গোপনে তার বন্ধু। প্রকাশ্যে ইবলিসের দুশ্মন, খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরাও, খারাপ কাজের প্রতি অনীহা ঘৃণা দেখাও, কিন্তু গোপনে গোপনে আবার নিজেই সে খারাপ কাজের মধ্যে কি জড়িত। আখসারুল খাসিরিনা মান আবদা লিন্নাসি সালিহা আমালিহি ওয়া বারাজা বিল কবিহে মান হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো সে যে মানুষের সামনে নিজের ভালো আমলগুলো প্রকাশ করে আর আল্লাহর সামনে যিনি তার শাহরগের অপেক্ষাও কাছে নিজের খারাপ আমলগুলো প্রকাশ করে। ভালো আমলগুলো প্রকাশ করে মানুষের সামনে আর আল্লাহর সামনে কোন আমলগুলো প্রকাশ করে, খারাপ আমলগুলো প্রকাশ করে। কত বড় মারাত্মক এটা। এর বিপরীতে ওই যে হাদিসের মধ্যে সবচেয়ে শক্তিশালী কোন বস্তুটা এর বিবরণ এসেছে, সর্বশেষ রাসূল কি বলেছেন, তাসাদ্দাকা বিয়ামিনিহি লাম তাআলাম শিমালুহু, যে ডান হাতে সদকা করেছে বাম হাতেও জানতে পারে নাই। এই যে সাদাকা, এটা হলো সবচেয়ে বেশি মূল্যবান এবং শক্তিশালী বস্তু। এটা এমন শক্তিশালী, আগুনের চেয়ে বেশি শক্তিশালী, পানির চেয়ে বেশি শক্তিশালী, বাতাসের চেয়ে বেশি শক্তিশালী, এই সব কিছুর চেয়ে বেশি শক্তিশালী কোনটা, এই মোমেনের এই সাদাকা। অর্থাৎ আল্লাহ ছাড়া তার এই বিষয়টা সম্পর্কে কেউ জানে না, ডান হাতে সাদাকা করেছে তার বাম হাতেও জানে না। তো গোপন নেক আমলগুলোর শক্তি এমন যে আমি শুধু আল্লাহকে দেখানোর জন্য করেছি, কাকে, ইন্নাল্লাহা শাকিরুন আলিম, আল্লাহ তাআলা কাজের মূল্যদানকারী, তিনি জানেন কে কি পরিমাণ কাজ করতেছে, এই জন্য আমার নেক আমল কেউ দেখার প্রয়োজন নাই। জনগণনা, আমার মামুরও না, আমার মাসউলও না, কেউ না, এমন গোপন নেক আমল করেছি করেছি আমি, কিন্তু কেউ জানে না যে এই কারটা কার আমার। এটার আশা সবচেয়ে বেশি করা যায় হাশরের মাঠে, যেটার দ্বারা আমি সবচেয়ে বেশি কি পাবো, পুরস্কার পাবো, বেশি আমি কি হবো, মর্যাদা পাবো। কিন্তু আমাদের তো এখন প্রবণতা হয় যে আমি করেছি আমারটা প্রকাশ হবে না, এই জন্য নিজের নেক আমলগুলো যত গোপন। হ্যাঁ, এখানে আবার একটা ব্যালেন্স রক্ষা করতে হবে, নিজেকে খারাপ লুক হিসাবে কি করা যাবে না, খারাপ হিসাবে এই প্রতিষ্ঠিত করে ফেলা যাবে না, তখন খারাপ কাজগুলো আবার তার জন্য সহজ হয়ে যাবে, তাই তো খারাপই, খারাপ কাজ করলে সমস্যা কি। এই জন্য ভালো অবস্থাটা নিজের ধরে রাখতে হবে। এই জন্য হাদিসের মধ্যে দেখেন ব্যালেন্স শিখাইছে রাসূল এক দোয়া বলছেন কি, আল্লাহুম্মা জাল সারিরাতি খাইরাম মিন আলানিয়াতি ওয়া জাল আলানিয়াতি সালিহা, এটা হলো ব্যালেন্স, যে আল্লাহ আমার গোপন অবস্থাটা আমার প্রকাশ্য অবস্থার চেয়ে আপনি উন্নত বানিয়ে দিন, শ্রেষ্ঠ বানিয়ে দিন, ভালো বানিয়ে দিন। ওয়া জাল আলানিয়াতি সালিহা, আর আমার প্রকাশ্য অবস্থাটাও সৎলোকদের মতো বানান। প্রকাশ্য অবস্থাটা যেন কাদের মতো না হয়, খারাপ লোকদের মতো না হয়, তখন তাহলে আমার খারাপ কাজের মধ্যে আর কোনো কি থাকবে না, বাধা থাকবে না, আমি তো খারাপ কাজ খারাপই, তুই খারাপ কাজ করতে সমস্যা কি, এমন যেন না হয়, লা জাবারালাহু যেন না হয়, যে কোনো খারাপ কাজের প্রতি তার কোনো কি নাই, বাধা নাই, এটার মধ্যে সে কোনো লজ্জাবোধ করে না, এমন যেন না হয়, সে বাহ্যিকভাবে কি থাকবে, ভালো থাকবে, কিন্তু ভিতরটা কি থাকবে, আরও ভালো থাকবে, এটা হলো ব্যালেন্স। আল্লাহুম্মা জাআল সারিরাতি খাইরাম মিন আলানিয়াতি ওয়া জাআল আলানিয়াতি সালিহা, আল্লাহ আমার গোপন অবস্থাকে বাহ্যিক অবস্থার চেয়ে শ্রেষ্ঠ বানিয়ে দিন আর বাহ্যিক অবস্থাটাকে নেককারদের মতো বানিয়ে দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, আয় আল্লাহ আমাদের দুনিয়াতেও কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, হে চিরঞ্জীব, হে সবকিছুর নিয়ন্ত্রণকারী, আপনার রহমতের আশ্রয় আমরা কামনা করি। আমার সব অবস্থাকে আপনি সংশোধন করে দিন, আমাকে নিজের হাতে ছেড়ে দিন না, মুহূর্তের জন্য চোখের পলকের জন্য নিজের হাতে আমাকে কি করেন না, ছেড়ে দেন না। আমার নিজের নিয়ন্ত্রণে যদি আমাকে ছেড়ে দেন, আপনি যদি আমাকে নিয়ন্ত্রণ না করেন, আমি কি করতে পারবো না, বাঁচতে পারবো না। এই জন্য আপনার রহমতের কুলে আমি আশ্রয় চাই। লা ইলাহা ইল্লা আনতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনার শক্তি ছাড়া গুনাহ থেকে বাঁচারও কোনো উপায় নেই, নেকামল করারও উপায় নেই। আপনি ছাড়া আর কোনো মাহবুদ আমার জন্য নেই। আপনি পবিত্র, আমি নিজে নিজের উপর জুলুম করেছি, আমাকে আপনি পবিত্র করে দিন। তো এখানে একটা অভিজ্ঞতা তুলে ধরেছে যে সেই খালেদ আর রাশেদ আছেন, যিনি মানে মন বিগলিতকারী ওয়াজ করেন, উনি বলেছেন যে একটা না একুশ দিন পর্যন্ত কেউ যদি কোনো কাজ কন্টিনিউ করে, তাহলে এই কাজের এই কাজটা তার জন্য এমনভাবে সহজ হয়ে যায় যে সে এটা কল্পনা করতে পারে না। একুশ, এটা মনোবিজ্ঞানীদের রিসার্চ। হ্যাঁ, যে একটা না একুশ দিন যদি কেউ একটা কাজ করে, তাহলে এই কাজটা তার জন্য সহজ হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। তাহলে বর্জনের ক্ষেত্রেও বিষয়টা এমন হতে পারে, একুশ দিন যদি সে দাঁত কিটমিটায় কোনোরকম বর্জন করে রাখতে পারে, তাহলে পরবর্তীতে আর বর্জন করে রাখা তার জন্য কি হবে না, কঠিন হবে না। বাকি কোরআনের মধ্যে আল্লাহ পাক যে মানুষের পরিবর্তনের ভাবগুলি উল্লেখ করছেন, কয়দিনে? চল্লিশ দিন। আসলে চূড়ান্ত হয়তো অভ্যাসটা পরিবর্তন হবে বা খারাপ লাগবে না একুশ দিনে, কিন্তু এটা স্থির হইতে একটা আমূল পরিবর্তন আসতে বিষয়টার কত দিনের প্রয়োজন হইতে পারে? চল্লিশ দিনের। এই জন্য আগেকার সুফিরা কি দিত? চিল্লা দেওয়া হইত। এখনো তবলিগের মধ্যে চিল্লা দেওয়া, এর একটা কি আছে, বাস্তবতা আছে, এর একটা বৈজ্ঞানিক কি আছে, ব্যাখ্যা আছে, একটা আমূল পরিবর্তনের জন্য এটা একটা কি সহায়ক। তাহলে চল্লিশ দিন যদি কেউ কি করতে পারে, একটা না ছেড়ে রাখতে পারে, আশা করি এটা তাকে আর কি করবে না, ইচ্ছা করে যদি আবার ঝাঁপ না দেয়, তাহলে এটা কি করবে না, ধরবে না। তা আমরা এই ইয়া করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি না যে আমাদের যে যার যেই বদভ্যাসটার কারণে আমরা পিছিয়ে আছি, এই বদভ্যাসটা কমপক্ষে আজকে থেকে কয়দিন পর্যন্ত ছেড়ে রাখবো? চল্লিশ দিন। চল্লিশ দিন পর্যন্ত আমি মরে গেল এটাকে আর ধরবো না, এতটুকু তো আমরা প্রতিজ্ঞা করতে পারি ইনশাআল্লাহ। যে যার যে বদভ্যাস, আমার প্রত্যেকেরই জানা আছে যে আমরা পিছনে পড়ে আছি কেন, কারণ পিছনে পড়ে থাকি কিসের কারণে, গোপন নেকাম বদামলের কারণে, ইন্তিকাসাত কিসের কারণে, গোপন বদামলের কারণে, দাসিসাই বাতেনা। কার কি দাসিসাই বাতেনা আছে, মানে গোপনীয় খারাপ বিষয় তার মধ্যে বিচরণ করতেছে, সেটা আমি জানি, প্রত্যেকে নিজেরটা নিজে জানি। এই জন্য ওই বিষয়টাকে, পয়েন্টটাকে নির্ধারণ করে আমরা নিয়ত করে নিই যে চল্লিশ দিন এর ধারে কাছে কি করবো না, যাবো না ইনশাআল্লাহ। চল্লিশ দিনের পরে একটা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, কিন্তু চল্লিশ দিনের জন্য আমরা আজম করে নিই যাবো না ইনশাআল্লাহ। এখন থেকে না, সোমবার থেকে, সোমবার মঙ্গলবার হইলো না করার, না করার এখন থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আলহামদুলিল্লাহ।